Hadi tam. Tam. Tam. Theme thak. O Monti Mosai, Sorojonti Mosai. Theme thak. O Monti Mosai, Sorojonti Mosai. Theme thak. যত চালাকি তোমার জানতে নাই কো বাকি আর যত চালাকি তোমার জানতে নাই কো বাকি আর যত কেরদানি শয়তানি সবই ফাঁক যত কেরদানি শয়তানি সবই ফাঁক চিচিং ফাঁক তবে থাক ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই দেখেছো ঘুকুটি তাই এত গুড়ুকুটি শুধু দেখেছো ঘুকুটি তাই এত গুড়ুকুটি বললে ফাঁদেতে চুপসিয়ে যাবে যাক বললে ফাঁদেতে চুপসিয়ে যাবে যাক জয় ঢাক ও মন্ত্রী মশাই থেমে থাক ও মন্ত্রী মশাই সাবধানে থেকো ভাই ও মন্ত্রী মশাই সাবধানে থেকো ভাই গাগা মা গা রে সা এর কেটে তাক